بسم الله الرحمن الرحيم বিংশ শতাব্দীর প্রান্ত সীমায় উপনীত দুনিয়ার মুসলমান আজ সভ্যতা ও সাংস্কৃতিক বলয়ে দিশেহারার মতো ঘূর্ণায়মান। সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির ঐতিহ্যের বাহন হওয়া সত্ত্বেও মুসলিম জাতির ঐতিহ্য রক্ষায় তা সম্পূর্ণরূপে ব্যর্থতায় হয়ে আছে ম্রিয়মান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাই নতুন আঙ্গিকে ইসলামী ঐতিহ্য পুষ্ট সাংস্কৃতিক বলয় সৃষ্টির লক্ষ্যে পর্যায়ক্রমে সমাজকে উপহার দিয়েছে বিজাতীয় অশ্লীল সংস্কৃতি মুক্ত ইসলামী আকিদা পুষ্ট সঙ্গীতের মূর্ছনা, যা ইসলামের নেশা আন্দোলনের সঞ্চার করেছে দুর্বার গতি। আল্লাহরা তাই আবারও আপনাদের সামনে উপস্থাপন করছে একটি উপহারের ঝাঁপি, যার মধ্যে রয়েছে তাওহিদি আকিদা পুষ্ট ইসলামী সঙ্গীত। পরিবেশনায় আল্লাহরা শিল্পী গোষ্ঠী আল্লাহরা। হে মহান রাজাধিরাজ, দয়ার সাগর, তোমার দয়ার দানে আজ আমি ধন্য। তোমার কাছে চাওয়ার ভাষা আমার নেই, শুধু জানি তুমি রহমানুর রহিম, আমার মহান প্রভু। আমি তোমার অধম বান্দা, এইটুকু আমার পরিচয়। তাই তো কৃতজ্ঞতায় বলতে ইচ্ছে হয়, হতির খেসারা তুমি অনেক দিলে আল্লাহ, দিলে অশেষ নিয়ামত, আমি লোভিতাইতে আমার মেটে না হসরত, মেটে না হসরা। তুমি মায়ের বুকে স্তন দিলে, পিতার বুকে স্নেহ, মাঠে শস্য ফসল দিলে আরাম লাগে গৃহ। তুমি ফসল দিলে চাদর রং মশালে রঙিন বেহেশ পথ দেখালে তুমি আখের ওই সহায় দিলে আখেরি হজরত তুমি আখের ওই সহায় দিলে আখেরি হজরত তুমি অনেক দিলে আল্লাহ দিলে আসে হসরাত মেটে না হসরাত তুমি কুরআন দিলে পথ দেখাতে পাঁচ ওয়াক্ত নামাজ শিখাতে তুমি কুরআন দিলে পথ দেখাতে পাঁচ ওয়াক্ত নামাজ শিখাতে তুমি নামাজ দিলে না ভুলিতে মসজিদের পথ তুমি আজান দিয়ে দেখাইলে মসজিদের পথ তুমি কিয়ামতের শেষে দেবে বেহেশতি দৌলত তুমি কিয়ামতের শেষে দেবে বেহেশতি দৌলত তুমি অনেক দিলে আল্লাহ দিলে আসে মেটে না হসরাত মেটে না হসরাত তুমি অনেক দিলে আল্লাহ দিলে অশেষ নিয়ামত আমি লোভী তাইতে আমার মেটে না হসরাত মেটে না হসরাত মেটে না হসরাত।